বসে আছি বছর যে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, নিশীথের মন বিনা সুর জানে না। যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। আজ তুমি নেই সাথে, ভুলে থাকা ছলনাতে মনে মনে ভাবি শুধু তোমারই কথা। পাওয়া না পাওয়ার মাঝে অচেনার সুর বাজে, সুরভিত বিরহের মর্ম ব্যথা। আজ তুমি নেই সাথে, ভুলে থাকা ছলনাতে মনে মনে ভাবি শুধু তোমারই কথা। পাওয়া না পাওয়ার মাঝে অচেনার সুর বাজে, সুরভিত বিরহের মর্ম ব্যথা। তুমি ওগো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে, তুমি ওগো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে, সে বাঁধনে দুনয়নে ঘুম আসে না। যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না।